أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو اللار نامي يا أيها المزمل هي بصرا بريتو قم الليل إلا قليلا راتري جاغرون كرو كيچو أنشو بتيتو نصفه أو انقص منه قليلا أرضو راتري كيمبا تدبك كالبو أو زد عليه ورتل القرآن ترتيلا অথবা তদপেক্ষা বেশি আর কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্ট ভাবে আমি তোমার প্রতি অবতীর্ণ করিতেছি গুরুভার বাণী অবশ্য দলনে রাত্রিকালের উত্থান প্রবলতর এবং বাকুস্ফুরণে সঠিক দিবাভাগে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠ ভাবে তাহাতে মগ্ন হও তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা তিনি ব্যতীত কোন ইলাহ নাই অতএব তাহাকেই গ্রহণ করো কর্ম বিধায়ক রূপে লোকে যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে উহাদেরকে পরিহার করিয়া চলো ছাড়িয়া দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী সত্য অস্বীকারীদেরকে আর কিছুকালের জন্য উহাদেরকে অবকাশ দাও আমার নিকট আছে শৃঙ্খল ও প্রজ্জ্বলিত অগ্নি আর আছে এমন খাদ্য যাহা গলায় আটকাইয়া যায় এবং মর্মন্তুদ শাস্তি সেই দিবসে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হইবে এবং পর্বতসমূহ বহমান বালুকা রাশিতে পরিণত হইবে আমি তোমাদের নিকট পাঠাইয়াছি এক রাসুল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ যেমন রাসুল পাঠাইয়াছিলাম ফিরাউনের নিকট কিন্তু ফিরাউন সেই রাসুলকে অমান্য করিয়াছিল ফলে আমি তাহাকে কঠিন শাস্তি দিয়াছিলাম অতএব যদি তোমরা কুফরি করো তবে কি করিয়া আত্মরক্ষা করিবে সেই দিন যেই দিনটি কিশোরকে পরিণত করিবে বৃদ্ধে যেই দিন আকাশ হইবে বিদীর্ণ তাহার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হইবে নিশ্চয়ই ইহা এক উপদেশ অতএব যে চায় সে তাহার প্রতিপালকের পথ অবলম্বন করুক ربك يعلم انك تقوم ادنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفه من الذين معك والله يقدر الليل والنهار علم ان لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القران علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم তোমার প্রতিপালক তো জানেন যে তুমি জাগরণ করো কখনো রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ কখনো অর্ধাংশ এবং কখনো এক তৃতীয়াংশ এবং জাগে তোমার সঙ্গে যাহারা আছে তাদের একটি দলও এবং আল্লাহই নির্ধারণ করেন দিবস ও রাত্রির পরিমাণ। তিনি জানেন যে তোমরা ইহা পুরোপুরি পালন করিতে পারিবে না, অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইয়াছেন। কাজেই কুরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো। আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেহ কেউ অসুস্থ হইয়া পড়িবে, কেহ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করিবে এবং কেহ কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হইবে। কাজেই তোমরা কুরআন হইতে যতটুকু সহজসাধ্য আবৃত্তি করো, অতএব সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহকে দাও উত্তম ঋণ। তোমরা তোমাদের নিজেদের মঙ্গলের জন্য ভালো যাহা কিছু অগ্রিম প্রেরণ করিবে তাহা তোমরা পাইবে আল্লাহর নিকট, উহা উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসেবে মহত্তর। আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর নিকট, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।